আছে কিন্তু জরুরি নয়। পাপের শাস্তি দুনিয়াতে পাওয়া জরুরি নয় কিন্তু আখেরাতে অবশ্যই পেতে হবে। তবু আল্লাহ তাআলা কাউকে কাউকে পাপের শাস্তি ভোগ করান দুনিয়াতে, পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করান যাতে করে সে সতর্ক হয়, আল্লাহ যাকে চান তাকে শাস্তি দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। ওই যে আমরা বলি না কখনো কখনো কর্মকারকে দেখবেন একটা লোহাকে আরবি দিয়ে খুব পিটাচ্ছে, কি জন্য পিটায়? কর্মকার কি পাগল নাকি লোহাটাকে নষ্ট করে দেওয়ার জন্য? না, স্বর্ণকারও তাই, স্বর্ণকে আগুনে দিয়ে সুন্দর করে টুকটুক করে হাতুড়ি বাড়ি দিয়ে পিটায়, স্বর্ণকার কি পাগল? না, হাত স্বর্ণটাকে নষ্ট করার জন্য তাও না, নতুন করে কোন হাদিয়া কোন অলংকার করার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো আযাবের শাস্তি হাতুড়ি দিয়ে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের হাতুড়ি দিয়ে আমাদেরকে পিটান, ঝড় ঝঞ্ঝা দিয়ে আমাদেরকে পিটান, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। না, কিছু মানুষ ধ্বংস হয় ঠিকই, কিন্তু আরো কিছু মানুষ যাতে উপদেশ পায়, যাতে শিক্ষা পায়, সেই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা সৎ পথ পায়। আল্লাহ তাআলা বলছেন তাআসাবাহুম সাইয়্যাতু মা কাসাবু والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين ওরা ওদের মন্দের কর্মের মন্দ ফল ভোগ করছে, ওরা ওদের কর্মের মন্দ ফল ভোগ করেছে, আর ওদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে এবং আল্লাহ শাস্তি ব্যাহত করতে পারবে না। আল্লাহ শাস্তি আসবে কি ব্যাহত করবে? আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে মুসিবত তোমাদের উপরে আসছে, তোমাদের উপরে যে বিপদ আপদ ঘটে বিপদ আপদ আসে তার জন্য তোমাদের সবকৃত কর্মের ফল, নিজের কাজ যে করেছো তার জন্য কিছু ভুগতে হবে, আর তোমাদের অনেক অপরাধ তিনি মাফ করে দেন, তার মানে আল্লাহ তাআলা সমস্ত পাপের শাস্তি আমাদেরকে দেন না, অনেক শাস্তি মাফ করে দেন। মহান আল্লাহর বিভিন্ন নাম আছে, সুন্দর নামাবলী আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কি হালিম। হালিম মানে কি? হালিম মানে হচ্ছে ধৈর্যশীল, অতিশয় ধৈর্যশীল। আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন তো আপনার আমার পাপ দেখে, অমুকের নাস্তিকতা দেখে, অমুকের কুফরি দেখে, অমুকের অপরাধ দেখে আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি না দিয়ে থাকতেন, সঙ্গে সঙ্গে কার শাস্তি দিতেন? কিন্তু আল্লাহ তাআলা হালিম, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করেছেন যে সময় তিনি শাস্তি দেবেন। দুনিয়াতেই সবাইকে শাস্তি দিলে এই যে বড় বড় অপরাধীরা বাঁচতে পারতো না, বেঁচে যেত না, আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় আছে। তবে হ্যাঁ, কিছু কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন, যে শাস্তি মানুষ পায় আল্লাহ বলছেন তোমাদের সবকৃত কর্মেরই ফল, তোমরা নিজেরা যে কাজ করেছ তারই শাস্তি স্বরূপ, তারই প্রতিফল স্বরূপ তোমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন, আলে ওলামাদের কাছে শুনেছেন, ইতিহাসে পড়েছেন, পূর্ববর্তী বহু জাতি ধ্বংসের কারণ কি ছিল? তাদের পাপ ছিল। সালেহ আলাইহিস সালামের কওমকে কেন ধ্বংস করা হলো? লূত আলাইহিস সালামের কওমকে কেন ধ্বংস করা হলো? ওই ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গকে মুসার কওমকে কেন ধ্বংস করা হলো? এইভাবে প্রত্যেক নবীর জাতিকে যদি আপনি নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে ধ্বংসের কারণ যদি বিশ্লেষণ করেন তো দেখতে পাবেন, জানতে পারবেন তারা সকলেই তাদের পাপ ও অবাধ্য আচরণের ফলে ধ্বংস হয়েছে। ওদের প্রত্যেককে নিজ নিজ অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম, তাদেরকে সমস্ত উম্মত যাদেরকে ধ্বংস করেছি, কেন ধ্বংস করেছি এমনি না, ওদের প্রত্যেককে নিজ নিজ অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম, ওদের কারণে প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচন্ড ঝটিকা পাথরের ঝড়, এমন ঝড় যে পাথর উড়িয়ে নিয়ে গিয়ে তাদের উপরে বর্ষণ করত। কাকেও আঘাত করেছি মহাগর্জন, কাকেও আঘাত করেছে মহাগর্জন, কাকেও আমি পতিত করেছি ভূগর্ভে, ধসিয়ে দিয়েছি মাটিতে, ধসিয়ে দিয়েছি, এবং কাকেও পানিতে নিমজ্জিত করেছি, বান বন্যা এনে ডুবিয়ে ছেড়েছি। যেমন কাকে পানিতে ডুবানো গেছিল, এমনিতে বন্যা হলে পরে অনেক মানুষ ডুবে যায়, কিন্তু খাস ভাবে কাকে পানিতে, সমুদ্রের পানিতে ডুবানো হয়েছিল রাউন এবং তার সাঙ্গ পাঙ্গকে। আল্লাহ তাদের প্রতি কোন অন্যায় করেননি, আল্লাহ অন্যায় করেন না, আল্লাহ তারা জুলুম করেন না, আসলে তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছিল, জুলুম করেছিল। প্রসঙ্গত উল্লেখ করে বলে রাখি যে জুলুম হচ্ছে কয় প্রকার, তিন প্রকার জুলুম, অন্যায় হচ্ছে তিন প্রকার। প্রথম প্রকার জুলুম হল সব থেকে বড় জুলুম, তার থেকে বড় অন্যায় আর কিছু নাই। এটা হল কি, কোনটা, কোন জুলুমটা সব থেকে বড় আপনার কাছে, সব থেকে বড় কে? আল্লাহ আকবার, সব থেকে বড় যে তার ব্যাপারে যদি আপনি অন্যায় করেন সেটাই হবে সব থেকে বড় অন্যায়। আল্লাহর সঙ্গে, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন, এই শরীক করাটা, শিরিক করাটা সব থেকে বড় অন্যায়। ইন্না শিরকা যুলমুন আযীম। দু নম্বর জুলুম যেটা আপনি অন্যের প্রতি করে থাকেন, অন্যায়ভাবে কারো ধন আত্মসাত করলেন, অন্যায়ভাবে কারো গীবত করলেন, অন্যায়ভাবে কাউকে মারলেন, অন্যায়ভাবে কারো সঙ্গে মস্তানি গুন্ডামি ভণ্ডামি করলেন, এইভাবে জুলুম অন্যায় যেগুলো হচ্ছে দুনিয়াতে, দুর্নীতি ইত্যাদি, মানুষ গরিব দাঁড়িয়ে খাওয়া, শোষণ করা ইত্যাদি, জিনিসে ভেজাল দেওয়া, সব এক এক অন্যায়। এই যে অন্যায়গুলো করছেন অপরের প্রতি করছেন, এটা হচ্ছে দু নম্বর জুলুম, দু নম্বর অন্যায়। আর তিন নম্বর অন্যায় যেটা আপনি অন্যের প্রতি করেন না, নিজের প্রতি করেন, নিজের প্রতি করেন। আর সেই অন্যায়টা, সেই জুলুমটা নিজের উপরে কখন হয়, যখন মানুষ এমন পাপ করে যার শাস্তি নিজেকে ভুগতে হয়, নিজেকে ভুগতে হয়, নিজের হাতে নিজের যৌবন নষ্ট করলে নিজের উপরে অত্যাচার হয়, পাপ করলে শাস্তি নিজেকে ভুগতে হবে, আর তার জন্য নিজের প্রতি অত্যাচার হয়, জুলুম হয়। আল্লাহ বলছেন আমি কারোর প্রতি জুলুম করি না, ওরা আসলে বান্দা নিজেরাই নিজের প্রতি জুলুম করে। পাপের কারণে মানুষের হৃদয় কালো হয়ে যায়, পাপ করতে করতে হৃদয়, হৃদয় একটা বাতির মতো, যে বাতি আমাদের জ্বলছে তার চারিপাশে কাঁচ আছে, হেলিকেনের কাঁচের মতো কাঁচ রাখা আছে, পাড়া গ্রামে জানালেন ল্যাম্পের আলো জ্বালান, হেলিকেনের আলো জ্বালান, তারা দেখেন ওই লাইট ভিতরে বাতি জ্বলতে জ্বলতে কাঁচে গাড়ি পড়ে যায়, মামুন্ডা ন্যাকড়া দিয়ে সাফ করে। আপনার হৃদয়ের বাতি আছে, সেই বাতির আলো জ্বলতে জ্বলতে অনেক সময় পাপ কালো হয়ে যায়, কাঁচ কালো হয় কিসে, পাপে। আর সেই কাঁচ পরিষ্কার হয় কিসে, পূর্ণ কাজে, হজ করতে যান, উমরা করতে যান, নামাজ পড়তে যান, কি হয় আস্তে আস্তে সেই কাঁচ পরিষ্কার হয়, কিন্তু কালো হয় কিসে, পাপের কারণে। হৃদয় কালো হলে মানুষ সঠিক পথ পায় না, তখন আর যখনই হৃদয়ের কাছে কালি পড়ে যায় তখন যেন চোখে পর্দা পড়ে যায়। এই জন্য বলা হয় চেহারা হলো মনের আয়না, বলে না বলে না, চেহারা হলো মনের আয়না, মন যেমন হবে আপনার চেহারা সেরকম, আপনার চেহারায় পড়া যাবে, আপনার চোখে মুখে পড়া যাবে আপনি কেমন লোক। হৃদয়ে কালি পড়ে গেলে আপনি আর সঠিক পথ পাবেন না, ভালো মন্দের বিবেক নষ্ট হয়ে যাবে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারবেন না, পরবর্তী পাপ আরো তুচ্ছ হয়ে যাবে, যে পাপটা করছেন তারপর আর একটা পাপ করবেন সেটা খুব সহজ হয়ে যাবে, পাপাচরণে উন্নাসিকতা আসে, কিছু মনে করবেন না, পাপ কিছুই না, ফলে পাপ বৃদ্ধি পেতে থাকে, আর ভালো কাজে, ভালো কাজ করার তৌফিকই লাভ হয় না, পাপে এমন মরে যায় যে ভালো দিকে আর মন চায় না, মন যায় না। আল্লাহ তাআলা তার সাক্ষী দিয়ে বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন, কখনো না, ওদের কৃতকর্মই ওদের হৃদয়ে জং বা মরিচা ধরিয়ে দিয়েছে। তার মানে হৃদয়ে জং পড়ে, মরিচা পড়ে কিসের জন্য, পাপের জন্য। পাপই সমাজের চোখে ঘৃণ্য হয়, পাপের কারণে মানুষ চিরলাঞ্ছিত হয়, ফলে পাপ বৃদ্ধি পেতে, এটি বলেন অপমানিত হয় ইহ এবং পরকালে, পাপের কারণে অপমানিত হয় ইহকালে এবং পরকালে। পাপের বিভিন্ন শাস্তি উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয়। আপনারা এই জামে মসজিদের সামনে অনেকেই দেখেছেন, হত্যা করতে দেখেছেন, দেখেন নাই? তরবারির এক আঘাতে মাথাটাকে কি বলে দেহ থেকে দুই ভাগে ভাগ করে, তাই না? দেখেছেন, অনেকে দেখেছেন হাত কাটতে, কিভাবে হাত কেটে নিয়ে হাতটাকে ডান হাতটাকে কেটে নিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, কবজি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে চাবুক মারতে দেখেছেন, প্রায় জুমাতে চাবুক মারা হয়। জুমার জামে মসজিদে জুমার দিনে জুমার সামনে জুমা মসজিদের সামনে লোকের সামনে কেন করা হয়? দুটো কারণে। প্রথম কারণ হলো যে পাপি যে অপরাধী সে অধিক হারে কি হবে, লাঞ্ছিত হবে। এতগুলো লোকের সামনে তাকে চাবুক মারা হলো, আর জীবনে এই পাপ করবো না, তার মনের ভিতরে পরিবর্তন আসতে পারে এই জন্য। আর দ্বিতীয় উপকার যেটা হয়, এতগুলো লোক দেখলো সবাই কি করেছিল, মানছে কেন, কি করেছিল, আরে একে কাটলো কেন, কি করেছিল, আরে একে হাতটা কাটলো কেন, কি করেছিল, এই এক অপরের বোধা বলা বলি করতে করতে বলেছিল, এই হাত কাটছিল, চুরি করেছিল, একে কাটলো কেন, এই হিরোইন পাচার করেছিল, কিংবা এই ব্যবচার করেছিল, কিংবা চাপ মারলো কেন, এই মদ খেয়েছিল, কিংবা এই করেছিল, যাই হোক। যখন মানুষ আপোষে এই কথা জানাজানি করবে, তখন তারা নিজেরা উপদেশ গ্রহণ করবে এবং ওই পাপ করার জন্য আর অগ্রসর হবে না যে পাপের কারণে ওকে শাস্তি দেওয়া হবে। এই কারণে লোকের সামনে চাবুক মারা হয়, বাজারে চাবুক মারা হয় এবং শাস্তি দেওয়া হয়। আল্লাহ বলছেন এটা হচ্ছে যে দুনিয়া লাঞ্ছনা, যারা পাপি অপরাধী তাদের জন্য দুনিয়া তো লাঞ্ছনা, লোকের সামনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আখেরাতের শাস্তি তো আছে। এখানে হয়তো একটা মনে প্রশ্ন জাগবে আপনাদের, হুজুর যারা পাপ করে ধরা পড়ে তারপরে এখানে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, এরপরেও কি তার শাস্তি আখেরাতে আছে? ওই যে সাহাবী এসে বললেন আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন, আমি ব্যভিচার করে ফেলেছি। তারপরে আল্লাহ আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন যে দেখো দুনিয়া রাজা আখেরাতের রাজার থেকে হালকা, তেমন দুনিয়া আজাব ভোগ করে না, তাহলে আখেরাতে আজাব হবে না হবে না, এ নিয়ে মতভেদ যদিও আছে, তবুও আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন যে দুনিয়াতে এটা হচ্ছে লাঞ্ছনা, তাদের জন্য আখেরাতেও শাস্তি আছে, দু জায়গাতেই শাস্তি হবে। সুতরাং পাপ করলে পরে যেমন সমাজের চোখে সমাজের কাছে দণ্ডিত হতে হবে, সমাজ বলতে তো সেই সমাজ নয় যে সমাজে ইসলামী ব্যবস্থা নেই, ইসলামী আইন নেই, যদিও ইসলামী আইন না থাক তবুও এমন এমন পাপ আছে যে ওই সামাজিক জন গণতন্ত্রের আইনেও আপনার কি করা হয়, শাস্তি দেওয়া হয়, যদিও ছোট শাস্তি, যদিও ছোট শাস্তি। যেমন কেউ যদি ব্যবচার করে, ইসলামী আইনে কি আছে, ইসলামী আইনে আছে বিবাহিত হলে তাকে একেবারে হত্যা করে ফেলবে না, পাপক ছুড়ে মারো। আর যদি অবিবাহিত হয় 100 চাবুক লাগাও, গোপনে না লোকের সামনে। এখন গণতান্ত্রিক আইনে যান, আইনে আছে কি আছে, গোলাপের যদি কিছু থাকে তো জেল দাও, জেল দাও কিংবা জরিমানা করো। কোন কোন দেশে হয়তো কোন শাস্তিই নেই, আর যেখানে